আপনারা একটা সমিতি করতে পারেন, কমিটি করতে পারেন আপনারা প্রত্যেকটা এলাকায়। যেমন আজকের জুমার খুতবা আমি বললাম মুনকারাতের বিরুদ্ধে বাধা প্রদান করা, এই বাধা প্রদান করার জন্য শক্তির প্রয়োজন আছে। আপনারা এটার জন্য একটা কি করেন, একটা সমিতি করলেন। তো সমিতি করে সেখানে সেইখানে সমিতির সভাপতি বানান যায়। বাংলাদেশ সমিতি অনেক আছে এরকম, আপনারা একটা সমিতি করলেন, কমিটি করলেন, এই সমিতির একজন সভাপতি থাকবে, একজন সেক্রেটারি থাকবে, একজন অর্থ সম্পাদক থাকবে, এরকমভাবে আপনারা কমিটি পূর্ণাঙ্গ করে নেন, এটা তো বাধা না। কিন্তু খুচরা খুচরা এক একটা দল তৈরি করা, আমিরুল মোমিনিন তৈরি করা, এগুলোর কোনো সুযোগ এই বর্তমান সময়ে নেই। আমি সেজন্য আপনাদের পরামর্শ চাচ্ছি যাতে করে আমাদের ভাইয়েরা যারা কাজ করে আমরা কোনো প্রচলিত দল বানাবো না। দল ছাড়া কিভাবে মুসলিম উম্মাকে, বিশেষ করে আমাদের লেকচার যারা শুনে তাদেরকে ঐক্যবদ্ধ রাখা যায়, এই জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। কারো যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকে আপনারা দুইজন দাঁড়াই বলতে পারেন। আছেন কোনো ব্যক্তি, মানে আপনারা আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি? জি ওয়ালাইকুম আসসালাম। জি আপনি বোধহয় মাইক নিয়ে বললে ভালো হবে। আচ্ছা বলেন। কোন সমিতি না, কোন দল না, কিন্তু পুরা যারা দিনী ভাই আছে তাদেরকে ঐক্যবদ্ধ করা যায়, একটা চেইন অফ কমান্ডে তাদেরকে নিয়ে আসা যায়, তাহলে সব জায়গায় দাওয়াতি কাজগুলো সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যাবে। এবং বিভিন্ন শুধু তো ঢাকা না, ঢাকার বাইরেও তো অনেক দিনী ভাই আছে, তাদের সাথে যোগাযোগ ম্যানেজ করা, তাদেরকে সেখানেও তালিম করিয়া সেটা দাওয়াতি কাজের সেখানে আঞ্জাম দেওয়া, সেখানেও সুন্দরভাবে এই কাজগুলো সেগুলো সুন্দরভাবে করা, সব কাজগুলো একটা সুন্দর পরিকল্পনা ভিত্তিতে করা হচ্ছে। এই জন্য এখানে ব্যাপকভাবে কোনো প্রস্তাবনা না নিয়ে যে এখান থেকে একজন জিম্মাদার, মূলত একজন জিম্মাদার এখন ঠিক করা দরকার, এবং তিনি পরবর্তীতে পরামর্শ করে এই কাজের জন্য তার সহযোগী এবং প্ল্যান পরিকল্পনাগুলো করবেন, এটাই সবচেয়ে সুন্দর কাজ। এখানে শুধু একজন জিম্মাদারই সবার পরামর্শ নিয়ে করলে সুন্দর হয়। আচ্ছা মার্শাল, এক ভাই বললেন, আর কারো কোনো প্রস্তাব আছে? কোরআন শিক্ষার উথিলাও যদি আমরা একত্র হই, তাহলে দেখা যাবে যে আমাদের একজনের আমি একটা হাদিস জানতেছি না, একটা মাসলা জানতেছি না, আরেক ভাই থেকে যে জানে তার থেকে জেনে নিতে পারলাম, এইভাবে একটা একত্রিত হওয়ার একটা সুযোগ হয় আর কি, যেটা আমরা আমাদের এলাকায় চেষ্টা করতেছি। সবাই প্রতিদিন এশার নামাজের পরে সবাই কর্মব্যস্ত থাকে, এশার পরে সবাই ফ্রি হয়ে যায়, তখন একটু আইসা কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে আইসা কোরআন তেলাওয়াত শিখলো, পাশাপাশি যদি কোনো সমস্যা থাকলো তাও জানলো। মাশাআল্লাহ, এটা একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রক্রিয়া আলোচনা আসলো, ঠিক আছে, দুইটা কথা আসছে, দুইটাই কাজে লাগবে ইনশাআল্লাহ। আর জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, তিনটা প্রস্তাব আসলো, তিনটেই আসলে একটা একটা সম্পূরক, অসুবিধা নেই, সাংঘর্ষিক নেই, যে মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কার কোনো প্রস্তাব আছে? জি ওয়ালাইকুম আসসালাম। আমরা যখন